চলে বিপানি, কে চলে বিপানি। গরি বাড়ি গোর কামর চিকানি হো, জব পাহিন কে চলে বিকানি। গরি বাড়ি গোর কামর চিকানি হো, জব পাহিন কে চলে বিকানি। পাহিন কে চলা বিকানি, পাহিন কে চলা বিকানি। বাড়ি দিন বাদ মাল দিখালি হো, জব পাহিন কে চলে বিকানি। গরি বাড়ি গোর কামর চিকানি হো, জব পাহিন কে চলে বিকানি। সাইজ করে পারি কম্প্রোমাইজ, করে পারি কম্প্রোমাইজ। গোরি হাই জো বনওয়া দে দা, তুনু হাই সমনওয়া দে দা। তাহারা কে দেখি পাখি মিনা টোন টিকানি মড়া। গোরি বাড়ি গোর কামর চিকানি হো, জব পাহিন কে চলে বিকানি। গোরি বাড়ি গোর কামর চিকানি। সায়া ঢিলা হোঠ রসিলা, দেখি মন ভইল গিলা। কমর চিকানি হো, জব পাহিন কে চলে বিকানি। গোরি বাড়ি গোর কামর চিকানি হো।